رواه ابن حبان في صحيحه، وقال الشيخ الألباني رحمه الله صحيح لغيره، حديث صحيح. الله رسول صلى الله عليه وسلم بلن يا عائشة الله جدي تار عذاب نازل کرے وہ برشتی جرا عذاب الوپوجوگی تدر اوپر اور جدی تادر ساتھ نیک لوک تھاکے تاہلے ارا سبائی ওদের সাথেই চলে যাবে, অর্থাৎ ওদের মতোই ধ্বংস হবে। কিন্তু কাল কিয়ামতের দিন যখন তারা উঠবে, সবাই নিজ নিজ নিয়ত অনুযায়ী উঠবে। বলুন সুবহানাল্লাহ। তারা বুঝতে পারছেন, অসৎ লোক সর্বত্র ছড়িয়ে আছে। যদি আল্লাহর গজব নাজিল হয়, আপনি ভালো লোকও তাদের সাথে ধ্বংসপ্রাপ্ত হবেন। কিন্তু আপনার যে নিয়ত আছে, নিয়ত অনুযায়ী কাল কিয়ামতের দিন আপনি উঠবেন, আপনি অসৎ লোকের সাথে থাকবেন না, আপনি ভালো লোকদের সাথে থাকবেন। আচ্ছা, এই আজান কোন সময় নাজিল হয়? আমরা তো অনেকে মনে করি শুধু পরীক্ষা পরীক্ষা। কোন সময় আল্লাহ পাক পরীক্ষাও করে, কোন সময় আল্লাহ পাক আজাব নাজিল করে। কিন্তু কোন সময় আল্লাহর আযাব নাযিল হয়? সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য হাদিস বলেছেন, হুদাইফা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر او ليوشكن الله ان يبعث عليكم عذابا منه ثم تدعونه فلا يستجيب لكم। হাদিসটি তিরমিজিতে আছে, সুনান তিরমিজিতে হাদিস হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ দেখলে বারণ করবে, যদি এরকম না করো তাহলে অচিরই আল্লাহ পাক তোমাদের উপর আযাব নাযিল করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি সর্বত্র আল্লাহ নাফরমানি ছড়িয়ে যায়, বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ, এই যে আপনারা নেক নিয়ে বসে থাকেন, অশ্লীলতা ছড়াচ্ছেন, হয়তো আপনারা ছড়াচ্ছেন না কিন্তু বেশিরভাগ ওগুলো অশ্লীলতা, গলত ফিল্ম, গলত কথিত নায়ক নায়িকার এই অনেকটা আছে, আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম, উলঙ্গ উলঙ্গপনা, বেলেল্লাপনা, বেহায়াপনা। আমি নিজে দেখতে পাচ্ছি অশ্লীলতা ছড়াচ্ছে, নির্লজ্জতা ছড়াচ্ছে। ইন্নাল লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় মুমিনদের মধ্যে যেন অশ্লীলতা ছড়ায়, যারা এরকম চায় আর অশ্লীলতা ছড়ায়, তাদের জন্য দুনিয়াতে আযাব রয়েছে এবং আখিরাতে আযাব রয়েছে। ভাইরামা, ভয় করুন আল্লাহকে, অসৎ কাজে সহযোগিতা করবেন না। লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রব বলেছেন, তোমরা নেক কাজে আল্লাহর বিধির কাজে, আল্লাহর বিধিবিধান পালন করার কাজে তোমরা একজন আরেকজনের সহযোগিতা করবে, কিন্তু অসৎ কাজে, দুর্মের কাজে, গুনাহের কাজে একজন আরেকজনের সহযোগিতা করবে না। আপনি আজ ফেসবুক চালাচ্ছেন, আপনি আজ ইমো চালাচ্ছেন, বিভিন্ন রকমের আজ হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, আপনি যদি প্রচার করেন গলত, তাহলে যারা গলত করছে, গলত প্রথমে যারা গলত শুরু করলো তাদের সাথে আপনিও শুরু, আপনিও শরীক হয়ে গেলেন। রব্বুল আলামিন বলেছেন, লাহুম আযাবুন আলীম ফি দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে, দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। তাই ভয় করতে হবে কি না আপনাকে? আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা অসৎ কাজ বারণ না করো, সৎ কাজের নির্দেশ না দাও, তাহলে আল্লাহর আযাব অচিরেই তোমাদের উপর আল্লাহর আযাব উদ্ধারিত হয়ে যাবে। যখন আল্লাহর আযাব নাযিল হবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে,

দিন বুঝার মতো জ্ঞান বুদ্ধি দেয়নি। আল্লাহ নিজে বলেছেন ইন্ন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব সুবহানাল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। নিশ্চয়ই সাত আসমান সাত জমিনের সৃজনে রাত দিনের পরিবর্তনে এইসব ব্যবধানে ওইসব লোকদের লোকদের জন্য রয়েছে নিদর্শনাবলী আল্লাহর কুতুবারে, যারা চিন্তা ভাবনা করে, যারা চিন্তা ভাবনা করে জ্ঞান খরচ করে। আল্লাহ বলেছে যারা জ্ঞান খরচ করে ওরা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর দিকে করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, পাশে যখন শুয়ে থাকে তখন আল্লাহর দিকির করে, দাঁড়ানো অবস্থায় আল্লাহর দিকির করে, বসে আল্লাহর দিকির করে আর চিন্তা ভাবনা করে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, সাত জমিনে এইসব সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব তুমি এই সব সৃষ্টি অর্থহীন সৃষ্টি করনি, এগুলোর মধ্যে অর্থ রয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো কাজ কি অর্থহীন আছে? না। কোনো কাজ কি অহেতুক আছে? না। আমাদের কাজ হয় অহেতুক, আমরা অনেক কাজ করি অর্থহীন, ঠিক না? কিন্তু আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়াফি, মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যে মানুষ অর্থহীন কাজ থেকে দূরে থাকবে। ভাইরা আমার, আমাদের সকলকেই পরবর্তী জিন্দগি সম্পর্কে ওয়াকিফ হাল করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। মরণ একদিন আসবে আর আসবেই, এর পূর্বে দেখো আমরা যেন নিজেরা নিজেদের কর্মের কারণে আল্লাহর আযাবকে টেনে না আনি। দেখেন সামনে একটি হাদিস বলে শেষ করছি। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন في هذه الأمة خصف ومسخ وقذف، أي أمة অর্থাৎ এই উম্মত বলতে কোন উম্মত আমরা বলেন তো, এই আমরা, আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পরে তো আর কোনো উম্মত আসবে না, আমাদের নবী যেভাবে আখেরি নবী ওইভাবে আমাদের এই উম্মত হয় আখেরি উম্মত। বলেন সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، ثم هذا النبي محمد صلى الله عليه وسلم كن بروش الباب نوع ينتو تيني هلن الله رسول إرمان شابو إرمان شابو سيخ نبي خاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم. جواب يا عمد النبي شابو سيخ نبي ويبا بيت أي أمة شابو سيخ أمت تمام نبي صلى الله عليه وسلم أي أمة المدى حسب هبه أرتا جميد هبه হবে, অর্থাৎ মানুষের রূপ বিকৃত হবে, আকৃতি বিকৃত হবে। বুঝেন আকৃতি বিকৃত মানে মানুষ মানুষ থাকবে না, মানুষ অন্য প্রাণীর আকৃতি ধারণ করবে, হয়তো মানব হবে বা অন্য কিছু হবে। মাস্ক আর আরেকটা হচ্ছে কদ মানে উপর থেকে পাথর বর্ষিত হবে, আল্লাহর আযাব বর্ষিত হবে। কোন কোন জায়গায় আমরা শুনতে পাই শুধু পাথর বর্ষে না অন্য কিছু বর্ষে, মাঝে মধ্যে আমরা শুনতে পারি না, কিন্তু এক জামানা আসবে এগুলো প্রবল আকারে বর্ষিত হবে। এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কখন হবে? কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা যাহারাতিল কিয়াম ওয়াল মাআজিব ওয়া শুরিবাতুল খুমুর, যখন গায়িকাদের আধিপত্য সৃষ্টি হবে। গায়িকা আপনারা আর কিছু বলুন নাকি? অভিনেতা আর অভিনেত্রী আপনারা বুঝেন? অভিনেত্রী আস্তাগফিরুল্লাহ আলাযীম, আপনার ফেসবুক চলবে না যদি না দেন। একজন দুইজন না অনেক মানুষ, বাংলাদেশের জনগণের মনে খুব কম কম নাকি? হ্যাঁ বলতে হয়। আল্লাহর আযাব নাযিল হয় যেসব কারণে বাংলাদেশের মনে অনেক বেশি, সব জায়গায় পাওয়া যাচ্ছে,